ফজরের নামাজ শুরু হইলে কিছু মুসল্লি আছে তারা সুন্নত আগে আদায় করে, এটা কি সুন্নত সম্মত কি না? ফজরের নামাজ শুরু হয়ে গেলে আর কোন নামাজ নেই, ফরজ নামাজ শুরু হয়ে গেলে আর কোন নামাজ হয় না, বাতিল। হাদিসে আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা উকিমাতিস সালাহ ফালা সালাহ, যখন নামাজ কায়েম হবে নামাজের একামত হবে আর কোন নামাজ নেই, ইল্লাল্লাতি উকিমাত, যে নামাজের একামত হয়েছে সেই নামাজ বাস। তার মানে যদি ফজরের সময় আসেন দেখেন জামাত শুরু হয়ে গেছে, খবরদার সুন্নত পড়বেন না, না মসজিদের ভিতরে না বাইরে, আলাপুর জামাতে শরীক হয়ে যান। এই নামাজ যে সুন্নত নামাজ আপনার ছুটে গেল, গুরুত্ব খুব বেশি। ফজরের আগে যে সুন্নত, এই সুন্নতের গুরুত্ব কি গুরুত্বটা ফজরত কি? ফজরের আগে যে দুরাকাত সুন্নত পড়া হয় তার গুরুত্বটা কি? দুনিয়া সমস্ত জিনিস চাইতে আল্লাহ। ঠিক আছে, ছুটে গেছে, ইচ্ছা করে না ছুটে গেছে, তো তাজা করার পদ্ধতি আছে। নামাজ শেষ হয়ে যায়, ফরজ শেষ হয়ে যাবে, উঠে দুরাকাত করে নে। হুজুর ফজরের পর তো নামাজ নেই, নেই কিন্তু ছুটে যাওয়ার নামাজটা আছে। এখন ফজরের পরে নামাজ নেই, আপনি ফজরের নামাজ পড়ছেন, এক ভাই নামাজ পড়েনি, সে কি না করতে পারে না? অবশ্যই পারে। তো আপনার ছুটে দেওয়া সুন্নতটা যদি সম্ভব হয় সূর্য ওঠার পরে করুন। যেমন চাষতে নামাজ পড়ে না, কিংবা ইসলাকের নামাজ পড়ে না, সেই সময় করুন। ভালো কথা, হুজুর কাজের মানুষ। ঠিক আছে, তাহলে ফরজ যখনই শেষ হয়ে যাবে উঠে আপনি তসবিহ তাহলিল করে দুরাকাত সুন্নত আদায় করে নেন। সুতরাং সুন্নত পদ্ধতি হলো এইটা, ফজরের সুন্নত আগে ছুটে গেলে, জামাত খারাপ হয়ে গেলে খবরদার আর নামাজ শুরু। হ্যাঁ, এসে সুন্নত শুরু করেছেন আর একরামত হলো, তখন কি করবে? যদি এক রাকাত না হয় ছেড়ে দেন, আর ছেড়ে দেওয়ার জন্য সালাম ফিরতে হবে না, চেপে ছেড়ে দিয়ে জামাতে শুরু সামিল হয়ে যান। আর যদি এক রাকাত হয়ে গিয়ে থাকে তাহলে আর এক রাকাত হালকা করে করে নিয়ে জামাতে সামিল হবে। ওকে, পরিষ্কার? ব্যাস। নম্বর দুই, তায়াম্মুম কি কি দিয়ে করা যাবে, কিভাবে করতে হবে? তায়াম্মুম করা যাবে মাটি বা তার মাটি কোনো অংশ দিয়ে, মাটি জাতীয় কোনো জিনিস দিয়ে, ধুলো তাই না, বালু, তারপর মাটি ঢেলা, যেটাকে আমাদের দেশে বলি। কিভাবে করবেন? প্রথমে নিয়ত, নিয়ত জরুরি তাই না? নিয়ত করবেন না করবেন? নিয়ত করা জরুরি না করা জরুরি? আর পড়া বেদা মনে থাকবে? খবরদার গ্রহণ করে দেন না। এক মৌলভী আমাদের দেশে প্রমাণ লাগিয়ে দিয়েছে, আমি বলে এসেছিলাম নিয়ত করা বিদাত, সে বলছে দেখো মদিনা ইউনিভার্সিটির ছাত্র বলছে নিয়ত করা বিদাত, অথচ বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। মাশাআল্লাহ, তালে বল আর ঝুলে অম্বল, তালে বল পাকিয়ে দিয়েছে। কি বললাম? নিয়ত করা জরুরি বা ফরজ, আর নিয়ত করা বিদাত। নিয়ত করবেন, নিয়ত করার পর বিসমিল্লাহ বলে মাটিতে দুই হাতকে মারবেন, কিংবা ঢেলা হাত এইভাবে নেবেন, নেওয়ার পরে মুখ দিয়ে অতিরিক্ত যে ধুলো বালি থাকে উড়িয়ে দেবেন, দিয়ে চেহারাতে এইভাবে বুলিয়ে নেবেন, তারপরে বাম হাত দিয়ে ডান হাতটা কবজি পর্যন্ত, এই পর্যন্ত না, এই কবজি পর্যন্ত মাসা করবেন, তারপরে ডান হাতটা দিয়ে বাম হাতটা কবজি পর্যন্ত মাসা করবেন, তার মন হয়ে গেল। সহজ, একবার যদি কোন ব্যক্তির একসাথে কয়েকটা ওয়াক্তে নামাজ ছুটে যায় তো ওই নামাজ পড়ার নিয়ম হলো যে সেই নামাজে কি করবে, তারতিব অনুযায়ী নামাজ পড়বে। যেমন মনে করুন জোহর ছুটে গেছে, আসর ছুটে গেছে, মাগরিব ছুটে গেছে, এসব সময় সময় হলো, তো সে যখন এসার নামাজ পড়তে আসবে, এসার নামাজের আগে প্রথমে জোহর পড়বে, তারপর আসর পড়বে, তারপর মাগরিব পড়বে, তারপরে এসা পড়বে। এখন সমস্যা হলো সে যখন আসছে, এসে যখন মসজিদে নামাজ পড়তে আসছে তখন জামাত শুরু হয়ে গেছে, এবার কি করবে? সে প্রথমে জোহরের নিয়তে এসার জামাতে সামিল হবে, যে ইমাম সাহেব এসার নামাজ পড়ছে আর আপনি কি করবেন? জোহরের নামাজ। নিয়তের ইখতিলাফ কোনো সমস্যা নেই, কারণ নিয়তের ইখতিলাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হয়েছিল, তাতে কোনো ক্ষতি হয়নি। সুতরাং জোহরের নিয়তে এসার জামাতে চার রাকাত নামাজ পড়বেন, জামাত শেষ হয়ে গেলে তারপরে আসর পড়বেন, তারপরে মাগরিব পড়বেন, তারপরে এসা পড়ে নেবেন। ঠিক আছে, এমন সময়ে জোহরের নামাজ আসরের নামাজ ছুটে আছে, জোহরের নামাজ আসরের নামাজ ছুটে আছে, এমন সময় উঁচু করে মসজিদে ঢুকছেন, দেখছেন আর দু মিনিট বাকি আছে সূর্য ডুবে যাবে, কোন নামাজটা আগে পড়বেন? যখন না আসর, জোহর কাজে আছে, আসরও ছুটে যাচ্ছে, মাত্র দু মিনিট বাকি আছে, এখন জোহর আগে করবেন আসর আগে করবেন? আসর আগে করবেন। আসরের টাইম যদি জোহর করতে চান তো আসরটাও আপনার কি হয়ে যাবে? হ্যাঁ, বাতিল হয়ে যাবে। সুতরাং আসর আগে করবেন, এই সময় তারতিব জরুরি না। এই সময় আসরটা আগে করে নেন, তারপরে জোহর করবেন। ওকে, বুঝতে পারলেন? ব্যাস। যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজ কাজা থাকে, মসজিদে এলেন, দেখবেন এশার জামাত শুরু হয়ে গেছে, কি করবেন? হ্যাঁ, মাগরিবের নামাজ তারতিব জরুরি করবেন। কি যদি আপনি প্রথম রাকাতে সামিল হয়ে যান, তিন রাকাত পরে বসে যাবেন, বসে গিয়ে যখন ইমাম সালাম দিবে তার সঙ্গে সালাম দিবে, কিংবা একটু ঘোরাঘুরি যে হয় দেরি হয়ে যায়, দ্বিতীয় রাকাতে সামিল হবেন, প্রথম রাকাতটা ছেড়ে দিয়ে দ্বিতীয় রাকাতে সামিল হয়ে আপনি তিন রাকাত নামাজ পড়বেন, ইমাম সাহেবের সঙ্গে সালাম দিবেন, তারপরে উঠে আপনি এশার নামাজ পড়বেন। বাড়ি ঘর করার পর আমাদের দেশে 10-20 জন আলেম দাওয়াত করে খাইয়ে দাঁড়িয়ে মোনাজাত করা হয়, এটা কি শূন্য সম্মত? জি না। বাড়ি একামত করার জন্য হুজুরদেরকে দাওয়াত করে নিয়ে এসে জিন তাড়ানো বা দোয়া করে বরকত আশা করা, এটা হচ্ছে বিদাত। তবে হ্যাঁ, খুশি করে আপনি খাওয়াতে পারেন, এটা পার্থিব্য কাজ, এটা দুনিয়ার কাজ না। নতুন বাড়ি করেছেন, হুজুর আপনি আসেন, হুজুর অমক আসেন, বন্ধু অমক, অমত ভাই, চাচাতো ভাই, সবাইকে ডাকলেন, একদিন ডেকে নিয়ে এসে তেমনি খাওয়ালেন, বাস ধোয়া যাইবে না কারো কাছে, তেমনি খাওয়ালেন, আল্লাহর বাস্তে খাওয়ালেন, আপনার খুশি, আপনি ঘর বাড়ি করেছেন, এই দেখাবার জন্য আপনি ডাকলেন, খুশি করলেন, এটা হচ্ছে পার্থিব ব্যাপার, দুনিয়ার ব্যাপার, দিনের ব্যাপার না, এটা কোনো সমস্যা নেই। সমস্যা হলো কিসে? দোয়া করাবার জন্য, একামাত করাবার জন্য, উদ্বোধন করার জন্য যদি আপনি ডাকেন, এসে হুজুর দেখায় হুজুর আমার জন্য বাড়ির জন্য দোয়া করো না, বাড়ি তারা কায়েম দায়েম থাকে, যে বাড়ির লোকজন যেন অমক হয়, তোমাকে বিভিন্ন রকম দোয়া, আর অনেকে তো সাধান ভান্তে শিবের গীত, ধান ভান্তে শিবের গীত বসেন, ধান ভাঙার যে দোয়া করা দরকার না পড়ে শিবের গীত গায়, কেমন? আমার অনেক হুজুর আছে যে দোয়া মুখস্থ আছে সেইগুলি পরে, বিয়ে পড়ানোর পর দোয়া পড়ে, কি বলে? ওই রাব্বানা আতিনা ফিদ দুনিয়া রাব্বানা জালামনা আনফুসানা, আপনি কবরস্থানে নিয়ে গিয়ে আপনার বাপের জন্য দোয়া করাবেন, সেখানেও বলে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া আতিনা রাব্বানা জালামনা আনফুসানা, হলো হলো ধান ভাঙতে শিবের গীত, তো যেটুকু মুখস্থ আছে সেটুকুই বলে, জাহেল মানুষ আর কিছুই বলে না, হুজুর খুব দোয়া করে দেবে, কবরে গিয়ে যে দোয়া পড়তে হয় সেই দোয়া করে না, বিয়ের পরে যে দোয়া পড়তে হয় সেই দোয়া করে না, রাব্বানা আতিনা আর রাব্বানা জালামনা, এগুলো মুশকিল। অতএব সেটা করতে হয় যে দোয়া সেই দোয়া মুখস্থ করতে হবে না, বাংলা দোয়া করতে হবে। আমরা তাবলিগ জামাতে চিল্লাই যাই তিন দিন দশ দিন চল্লিশ দিন, এই তরিকা ঠিক কিনা? নিশ্চয়ই ঠিক না, একটু আগেই ইশারা করলাম যে এই তরিকা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না, তিন দিন দশ দিন চল্লিশ দিন এসব ছিল না, যদিও চল্লিশ দিন অনেক আছে, সত্তর দিনের অনেক কথা আছে, তারপরে আপনার 30 দিনের অনেক কথা আছে, 10 দিনের অনেক কথা আছে, আপনি ওই দিনটি খাস করে তবলিগ করবেন, এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছিল সব সময় তবলিগ করবেন, তবলিগের জন্য বাইরে যাওয়া জরুরি না, সামর্থ্য হলে যান, কিন্তু আগে আপনি ঘর সামলান, প্রত্যেকে শুরু করুন তবলিগ, ওয়ানদের আসি এরা তাকাল্লা ফারাবি, তোমার নিকট আত্মীয়দেরকে কি করো? তবলিগ করো। কিন্তু নিকটাত্মী যদি না মানে, ইব্রাহিম যদি না মানে, এই কি বলে, আজর যদি না মানে, তাহলে কি ইব্রাহিম তবলিগ ছেড়ে দেবে? নূহের ছেলে যদি বাপের তবলিগ না মানে, নূহ কি তবলিগ ছেড়ে দেবে? নূহের স্ত্রী যদি তবলিগ না মানে, কি তবলিগ ছেড়ে দেবে? লূতের স্ত্রী যদি তবলিগ না মানে, তো লূত কি তবলিগ ছেড়ে দেবে? না, তা না, শুরু করো নিজের ঘর থেকে, পরিবার থেকে সংশোধন, নিজের বাড়ির পর সংশোধন হলো, তুমি গেলে বাইরে তবলিগ করতে, নিজের ভাষার পর ঠিক হলো না, তুমি চলে গেলে রাজস্থান তবলিগ করতে, তাই না? শুধু ঘোরা তাদের সঙ্গে ঘোরা, আসলে অধিকাংশ মানুষ তবলিগ করতে যায় না, কি করতে যায়? তবলিগ নিতে যায়, বলে আমাদের সেখানে এক লাখ তৈরি, তারা তো দাওয়াত দিতে যায় না, দাওয়াত দেয় ওই একটা মানুষ, যারা মোতাকাল্লেম থাকে, হুজুর টাইপের মানুষ থাকে, তা আবার হুজুর করা বলেছেন, সরাসরি করা হাদিসের কথা বলেন না, হ্যাঁ হুজুর বড় জিনিস, হুজুর কেটে কথা বলে। সুতরাং তবলিগ অধিকাংশ মানুষ করতে যায় না, নিতে যায়, আর ওই পদ্ধতি চল্লিশ দিন চিল্লা অমক তমক, এগুলো হচ্ছে বিদাতের কথা। নামাজে দাঁড়ালে অনেক কথা, অনেক চিন্তা মনে আসে, তার জন্য কি করণীয়? খুব সুন্দর প্রশ্ন, এতক্ষণ যে নামাজের ভিতরে নানা চিন্তা হয় এবং তার জন্য স্বভাব কমে যায়, কিন্তু করণীয় কি আছে, এই কথাটা বলা হয় কি? খুব সুন্দর প্রশ্ন করেছেন। এই সময়ে করা উচিত, যখনই কোনো অন্য চিন্তা আপনার মনে উদয় হবে, আপনার কোনো খারাপ চিন্তা, কুচিন্তা কিংবা ঘরের চিন্তা, দুনিয়ার চিন্তা, দোকানের চিন্তা, বাচ্চার চিন্তা, স্ত্রীর চিন্তা মনে উদয় হবে, তখন আমি নামাজ পড়ে দাঁড়িয়ে যখনই চিন্তা হলো তখনই সঙ্গে সঙ্গে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, মনে মনে বলুন হালকা করে থুতু মারবেন বা দিকে, জোরে মারেন না, তাহলে পাশে মুসলিম ঘুরে মারতে লাগবে আপনাকে। হালকা করে বা দিকে থুতু মারবেন, দেখবেন যতবার হচ্ছে ততবার আপনি যখন করতে থাকবেন আস্তে আস্তে আস্তে আস্তে আপনার এই ওয়াসওয়াসা এই কুমন্ত্রণা দূর হয়ে যাবে। এরকম সাহাবীরা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, সাহাবীরা করেছেন, শয়তান থেকে পানা চাইবেন আর হালকা করে বা দিকে থুতু মারবেন, দেখবেন আস্তে আস্তে আপনার ওয়াসওয়াসা কেটে যাচ্ছে। তবে বলবেন হালকা করে, না হয় তোমার খাবে। তারপরে মানুষ মারা যাওয়ার পর আমাদের দেশে গরু জবাই করে খাবার দেয়, তা জায়েজ আছে কিনা? গরু জবাই করে বৈধ অনুষ্ঠান করা হয়। ভাইজান, আপনারা যদি চান যে আপনার আব্বা মারা গেছে এবং আপনার আব্বার জন্য আপনার কবরে ভালো হোক, তার কবরে ভালো যদি চান, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বুদ্ধি দিয়েছেন সেই বুদ্ধি নিয়ে কাজ করবেন, নাকি আপনি আপনার হুজুর যে বুদ্ধি দিয়েছেন সেই বুদ্ধি নিয়ে কাজ করবেন? কোনটা ভালো? নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে বুদ্ধি দিয়েছেন সেই বুদ্ধি নিয়ে কাজ করাই ভালো। কি বলেছেন? মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায়, তিনটে জিনিস থাকে। কি কি? সাদকায়ে জারিয়া, সাদকায়ে জারিয়া করে দেন, বাবা করে গেছে তো ঠিক আছে, না বাবার মাল তো আছে, একটা কল করে দেন, একটা মসজিদ করে দেন, হাসপাতাল করে দেন, মোসাফিরখানা করে দেন, একটা ব্রিজ করে দেন, ঠিক আছে, এতিমখানা করে দেন। এক নম্বর, দুই ভালো কিতাব দেখে ছেপে দেন, আপনার নামে ছেপে দেন। আর সেই যতদিন কিতাব পড়তে থাকবে মানুষ, কোন বই পড়তে থাকবে, সেই স্বভাব আপনার আব্বা পেতে থাকবে। নম্বর তিন, সব থেকে বেস্ট হল যে আপনি যদি বাপের ভালো ছেলে হন, তা বাপের জন্য দোয়া করুন, রব্বির রহমতা কামনা করছেন, নামাজ পড়ছেন, ফরজ নামাজে শেষ আছে, একবার অন্তত কেউ আব্বার জন্য স্মরণ করে কি বলে, রব্বির রহমতা কামনা করে আছেন, আল্লাহ তুমি আমার আব্বাকে ক্ষমা করো। জিয়ারত করুন মাঝে মাঝে গিয়ে, জিয়ারত করে আপনি সেখানে হাত তুলে মোনাজাত করুন, দেউলের মুখে দাঁড়িয়ে চলবে। বাকি যদি আপনি চান, হুজুর আমি গরু জবাই করে পাঁচটা লোককে খাওয়াবো, এটা আমি বলছি না যে বিদাত কিংবা না যায়, কিন্তু ঠিক না। কেন ঠিক না? যেহেতু গরু জবাই করে পাঁচটা লোককে খাওয়াবে, পাঁচটা না তো গ্রাম সূত্র পাশের গ্রামের লোককে খাওয়াবেন, অধিকাংশ লোক বেনামাজি, অধিকাংশ লোক হচ্ছে মানে মুসলিম হওয়া সত্ত্বেও অবশ্যই তাদেরকে খাওয়াবেন। আর খাওয়ানোর পরে কেউ বলবে লবণ ঠিক মতো হয়নি, কেউ বলবে তেল হয়নি ঠিক মতো, কেউ বলবে ঝাল হয়েছিল, কেউ বলছে মরিচ কম হয়েছিল, এই বলে বদনাম করে চলে যাবে, দোয়া করবে এমন লোক আপনার কম। নম্বর দুই, আপনি যখন খাওয়াবেন, লোকে যখন হ্যাঁ বাবু সৌদিরাব থেকে এসে সাত সাত খানা গরু, আমার মাঝখানে এক ভাই এসেছেন, তার মায়ের জন্য সাত খানা গরু জোগাড় করে লোককে খাইয়ে এসেছেন, আর যখন লোকে যখন প্রশংসা করছে সাত খানা গরু জবাই করে আমার খাইয়েছে, বেটা বটে বাবু সৌদিরাব থেকে কামাই করে এসছে দেখিয়ে দিল, আর যে সোনা মুড়ের ভেতরে বেলুনটা তখন খুব ফুলতে লেগেছে, তাই না? আঙুর ফুলে কলা গাছ ফুলতে লেগেছে, ফুলতে লেগেছে, শেষকালে পাশ হয়ে গেলে সব শেষ, বিয়া লোক দেখানি কাজ হলো। দুনিয়ার মুখে নাম নেওয়ার জন্য যদি তুমি খাওয়াও, দুনিয়াতে তুমি তার নাম পেয়ে গেছো, কেয়ামতের কোন অংশ। সুতরাং যদি আপনার নিয়ত ঠিক থাকে, যদি বলেন যে প্রশংসা শুনে আমার মনকে আমি ভান বেঁধে রাখতে পারবো, আমার মধ্যে রিয়া আসবে না, খবরদার রিয়া এসে যাবে, এই নাম নাম এসে যাবে কিংবা বদনাম এসে যাবে, অনেকে নামের জন্য করে, অনেকে বদনাম থেকে বাঁচার জন্য করে, দুটোই এক, তাই না? আরে মিয়া তুমি সোজা থেকে এলে এত টাকা কামিয়ে এলে, মায়ের জন্য কিছু করতে পারলেন না, বদনাম থেকে বাঁচার জন্য আপনি করছেন, সব আছে। ওয়াইতিমুন আত-তা'ামা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা انما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء لا نريد منكم جزاء ولا شكورا كنا খাওয়াচ্ছি খাওয়াচ্ছি কি জন্য لوجه الله আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর চেহারা দর্শনের জন্য আমি খাওয়াচ্ছি لا نريد منكم جزاء তোমাদের কাছে কোনো বিনিময় চাই না আমরা অনেক সময় ওনাকে দাওয়াত করি ওনাকে করি না কেন এনাকে করলে এনে আমাকে দাওয়াত করে খাওয়ান আর উনি করলে উনি খাওয়ান না ওনাকে করলাম না এই জন্য বড়দেরকে করি বৃদ্ধদেরকে করি না কেন উনি খাওয়াতে পারবেন না আপনি খাওয়াবেন কি জন্য নামা রুতে এমুকুম লিওয়াজহিল্লাহ আল্লাহর ওয়াস্তে খাওয়াচ্ছি লা উরিদু মিনকুম জাযা বিনিময় চাই না খাওয়াচ্ছি বলে তুমি খাওয়াবে এটা আমার মনে নেই খাওয়ালে খাওয়ালে না খাওয়ালে কিন্তু তোমাকে খাওয়াচ্ছি ওয়ালা শুকুরা আর খাওয়ার পরে আমার শুক্রিয়া আদায় করবে তাও চাই না অনেকে খেয়ে চলে গেল না বলেও গেল না শুক্রান নাই না করবো শুক্রিয়া আশাই করো না তার জন্য খাওয়াবে তুমি আল্লাহর জন্য এই জন্য আমার বুদ্ধি হলো বা শরীয়তের যেটা আমরা বুঝতে পারি যে নির্দেশ সেটা হলো যে এমন ভাবে আব্বার নামে দান করবেন যেন সেই দানের প্রচার না হয়। আপনি মনে করুন 1,00,000 টাকা খরচ করে আব্বার নামে ভোজবাজি করলেন, আমি বলছি কি যে 1,00,000 টাকা বরবাদ হতে পারে, এই 1,00,000 টাকা যদি আপনি এক মসজিদে দিয়ে দেন আব্বার নামে আব্বার নিয়তে, কিংবা কোন মাদ্রাসায় দিয়ে দেন, যতীনখানায় দিয়ে দেন, হাসপাতালে দেন, কিংবা জনকল্যাণমূলক কাজে দেন, কিংবা আপনি কোন গরিব বিধবাকে নামাজি যে নামা আল্লাহর ফরজ আদায় করেন না তাকে আপনার খরচ দেবেন না, নামাজি বিধবাকে দেন, নামাজি গরিব মানুষকে দেন, মুশরিককে দেবেন না, যে মাজারে যায় মাজার পূজা করে কবর পূজা করে দেবেন না। এমন লোককে যদি গোপনে দিয়ে আপনি বিধবাকে দিয়ে 1,00,000 টাকা বললেন, ওই 1,00,000 টাকা 2,00,000 টাকা আপনি খরচ করতেন কি করতেন, গরিবদের খাওয়াইতেন, সেই টাকাটাই যদি কোন গরিব বিধবা হাতে দিল, মা বা যাই হোক বোন যদি হয় কিংবা ভাবি আমার আব্বার জন্য যদি দোয়া করো, ভালো ভাবে তুমি তাহার যদি আমার আব্বার জন্য দোয়া করো, সমস্যা আছে, কারণ এটাই হচ্ছে ভালো গোপনে গোপনে দিয়ে এলেন, অথচ হতে সব নাম খামাতেন, ওই নামই পেতেন কিন্তু সব পেতেন ভোজন বুদ্ধি। সুতরাং যারা চান যে বাপ মায়ের কল্যাণ হোক তারা এইভাবে গোপনে গোপনে দান করে দেন আর সব সময় মা বাপের জন্য দোয়া করেন। এবারে প্রশ্ন হলো, এই না আপনাদের সময় আছে না আছে, অনেক আলেম বলে থাকে নবী রাসূলের সংখ্যা 1,24,000 অথবা 2,80,000, এখানে কোন সঠিক দলিল নেই, এরকম সংখ্যা।